তোমার এটা কি বহরমপুরে স্থায়ী ঠিকানা? হ্যাঁ, বহরমপুরে এখানে জন্ম চাপাই, কিন্তু জন্মের পর থেকে এখানে থাকি। আচ্ছা, তোমরা কয় ভাই বোন? আমরা দুই ভাই, আমি বড়, আমার একটা ছোট ভাই আছে, ক্লাস 9-এ পড়ে। আচ্ছা, তোমার স্কুল জীবনের প্রথম কিছু ঘটনা বলো। ভর্তি কোন ক্লাসে আমি পড়েছিলে? প্রথম স্কুলে ভর্তি হয়েছিলাম বহরমপুরে। স্কুলের নাম? স্কুলের নাম ছিল হলো ইনোসেন্ট চাইল্ড একাডেমি। আচ্ছা, তারপরে ওখান থেকে গেলাম মালাইকাতে, ওখানে ক্লাস 2-এ ভর্তি হলাম। না না, মালাইকাতে 1-এ ভর্তি হয়েছিলাম, ওখান থেকে হাই মাদ্রাসাতে গেছিলাম। হাই মাদ্রাসাতে 1-এ ভর্তি হলাম, তারপরে এবার হয়ে গেলাম ক্লাস 2-এ। ক্লাস 5-এ আসলাম সিরোইলে, তারপরে আসলাম হলো ওখান থেকেই এসএসসি পাস করলাম। কলেজে শিক্ষা বোর্ডে পড়েছি, মডেল শিক্ষা বোর্ড মডেলে। আচ্ছা, তুমি এতগুলো স্কুল চেঞ্জ করার কোনো কারণ নিশ্চয়ই তো আছে। ওই অ্যাডমিশন হ্যাঁ, সে মানে সম্পর্কে এটা বলো যে কেন। রাজশাহীতে এরকম ট্রেন চলে যে ভালো স্কুলে পড়তে হবে, এই জন্যে। হ্যাঁ, সেটাই বলো। যে রাজশাহীতে 4টা স্কুল আছে এই টপ লিস্টের, প্রথমে আছে ল্যাবরেটরি হাই স্কুল, তারপরে কলেজের, তারপরে সিভিল, তারপরে হাই মাদ্রাসা। তো হাই মাদ্রাসায় পড়তাম, পড়ার পরে ওই অ্যাডমিশন দিতে যেয়ে তখন ক্লাস 2-এ পরীক্ষা দেওয়া হয়নি, তখন আমার আরও 1 বছর লস যায়। তো যেত ওই জন্যেই হলো আমার তখন রিভারভে ভর্তি হওয়া। রিভারভে থেকে পরে আবার সিরিয়ালে চান্স পেয়েছিলাম, ওখানে ভর্তি হয়েছি। আচ্ছা, তো এখান থেকে সিরিয়াল স্কুল তো অনেক দূরে, যাতায়াত করতে কিভাবে? যাতায়াত রিক্সাতে বেশিরভাগ সময় অটোতে যাওয়া আসা করতাম, আমাদের শহীদ ভাই আছে, শহীদ ভাই নিয়ে যেত, নিয়ে আসতো। আচ্ছা, সিরিয়াল স্কুল থেকে কি হচ্ছে এসএসসি পাস করেছো? হ্যাঁ, আচ্ছা, তো প্রথম স্কুলে যেখানে ভর্তি হয়েছিল এটা কি কেজি ছিল নাকি হ্যাঁ, কিন্ডারগার্টেন ছিল এটা নাকি? কেজি স্কুল ছিল, এখনো আছে। তো প্রথম স্কুলে ভর্তি হয়েছিল কিভাবে, কার সাথে যে ভর্তি হয়েছিল মনে আছে কি তোমার? আব্বুর সাথে গেছিলাম, আব্বু আম্মু দুজনে গেছিল ওখানে, যে তারা ভর্তি করে দিয়েছিল। আচ্ছা, তো প্রথম দিন যখন ক্লাসে গেলা সেই দিনে কোনো ঘটনা যে? প্রথম দিন ওটা একবারে কেজি তো মনে না, তবে তার মধ্যে আমার একটা ঘটনা মনে আছে। তো প্রথম তখন স্কুলে পরীক্ষা হচ্ছে, আমি কখনো পরীক্ষা দিইনি। তো আমার বন্ধু আমার পাশে বসে আছে, ও লিখছিল, তো অর্ধেকে দেখে আমি লিখছিলাম। লিখতে লেগে এরকম একটা অবস্থা হয়ে গেছে যে আমি ওর নাম রোল সবই কপি করে লিখে দিয়েছিলাম। কিন্তু বাস্তব ঘটনা ভাই, রাইট, এগুলো ফাইন আর কি, এগুলো বলো। তো প্রথম মানে কপি করতে যে তোমার খেয়াল নাই, তুমি ভাবছো যে ওটাও মনে হয় ওইটা পরীক্ষাতে কপি লিখতে লিখতে হবে। হবে, দিয়ে হলো রেজাল্ট আসছে, সবার আসছে, আমার আসেনি। তখন পরে আব্বু আম্মুকে ডেকে বলছে যে হলো আপনার ছেলে বন্ধুর সবই কপি করে নিয়েছে। আচ্ছা, তোমার ঘটনা শুনে আমার একটা ঘটনা মনে পড়লো। আমার আব্বা হচ্ছে কলেজের শিক্ষক ছিলেন, তো এক্সামিনার হেড এক্সামিনারও ছিলেন, প্রচুর খাতা আসতো এরকম। হ্যাঁ, তো ওই লিখতে লিখতে লিখা দেখলে বোঝা যেত যে কোনটা হচ্ছে নকল আর কোনটা হচ্ছে অরিজিনাল। তো ওই গ্রামের খাতা বেশি হতো, দেখা যাচ্ছে 100% সবাই নকলই করেছে। তো নকল করতে করতে এমন অবস্থা হয়েছে যে তুই লিখে তুই তোর ভাবিকে দিস। হ্যাঁ, মানে নকল লিখে দিয়েছে যে তুই লিখে তোর ভাবিকে দিস, এটাই লিখে দিয়েছে, ওটা ও লিখে দিয়েছে পরীক্ষার খাতায়। আরো ইন্টারেস্টিং ইয়ে আসতো যে স্যার এই নাম্বারে ফোন দিয়েন। হ্যাঁ, এই নাম্বারে ফোন দিয়েন না, লিখতো যে স্যার এবার যদি পরীক্ষাতে পাস না করতে পারি তাহলে আমার বিয়ে হবে না। মানে মেয়েরা এই এই কাহিনীটা বেশি লিখে। আচ্ছা, যাও, তারপরে সিরোল থেকে এসএসসি পাস করলা। জি। আচ্ছা, তো তোমার এলাকাতে বন্ধু বান্ধবের সাথে আড্ডা বা কিভাবে সময় কাটাতে? স্কুল লাইফে খেলাধুলা করতাম বেশি, ক্রিকেট খেলতাম বেশি সারাদিন, যতক্ষণ সময় পেতাম। এমনও দিন গেছি স্কুল ফাঁকি মেরে ক্রিকেট খেলেছি। আচ্ছা, এই সম্পর্কে বলো যে কোন মাঠে খেলতা? আমাদের মহিলা কমপ্লেক্স মাঠে খেলতাম। এই দিন একদিন আব্বু কাছে ধরা খেয়ে গেছিলাম, তো বাসায় এসে অনেক মেরেছিল স্কুল ফাঁকি মারার জন্য। মনে হচ্ছে বাপ মা খুব ভালো শাসন করতো। তারপরে খেলাধুলা করতে যেয়ে দেখা যায় কোনো অ্যাক্সিডেন্ট বা এই জাতীয় কিছু ঘটেছে, হাত পা ভাঙছে এরকম না, কিছু? আমার কখনো হাত পা ভাঙেনি, বা তোমার মাধ্যমে কারো ভেঙেছে এরকম তাও কিছু? হয়নি ভাই। আচ্ছা, আমরা ফুটবল খেলতাম না তো বেশি, ক্রিকেট খেলতাম। তারপরে বর্তমানে কি করতেছো? বর্তমানে লেখাপড়া করছি কোথায়? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 3rd ইয়ারে। কোন সাবজেক্টে? মনোবিজ্ঞান। আমার আব্দুল মনোবিজ্ঞানের শিক্ষক ছিল, ইসলামিয়া কলেজ, গিরাতপুর ইসলামিয়া কলেজ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যা হোক, কোন সেমিস্টারে আছে? মানে আমার ইয়ার থার্ড ইয়ার। থার্ড ইয়ার, আচ্ছা। আমার বাড়ি কিন্তু কাজলা, বুঝতে পারছো? তাহলে দেখা হবে ভাই। আচ্ছা, এখান থেকে ভার্সিটিতে কিভাবে যাতায়াত করো? মোটরসাইকেলে যাই, বাইক আছে। মোটরসাইকেল? কি মোটরসাইকেল? অ্যাপাচি 4V। এখন তো মানে তেলের দাম টাম বাড়ছে, কি মনে হয় যে নিত্য প্রয়োজনীয় দাম হঠাৎ করে তেলের প্রথম দাম প্রথম যখন বেড়ে গেছিল তখন খারাপ লাগতো, যে হুট করে আসলে 76 টাকা থেকে 120 টাকা দিয়ে কি করে তেল তুলবো। তো এখন মানে মানিয়ে গেছে, এখন পকেট টাকা নিয়ে বের হলে ওভাবে বের হই, মন সহ্য করে নিয়েছে। প্রথম প্রথম করছিল না, 1 সপ্তাহ 2 সপ্তাহ মতো কষ্ট হয়েছে। আচ্ছা, ভার্সিটিতে তোমার কোনো বন্ধু বান্ধব, প্রিয় বন্ধু বান্ধব, তাদের সাথে আড্ডা বা কোথাও বেড়াতে গেছো কি এরকম? ভার্সিটি থেকে মাঝে মধ্যে ঘুরতে যাওয়া হয়। তার মধ্যে ফার্স্ট ইয়ারে প্রথম ট্যুর ছিল হলো সাজেকে, আমরা হলো 9টা ছেলে আর 2টা বান্ধবী মিলে গেছিলাম সাজেকে, অনেক মজা হয়েছে। 2 দিন 3 রাত ছিলাম। আচ্ছা, ওটা কি ইউনিভার্সিটি থেকে? না না, আমরা নিজেরা নিজেরাই পার্সোনালি। ফার্স্ট ইয়ারে কিন্তু ইউনিভার্সিটিতে আগে হচ্ছে ডিপার্টমেন্ট থেকে পিকনিকের করে, কিন্তু ওগুলো ছোট ছোট, তো বান্দরবন, কক্সবাজার এসব তো নিয়ে না, এগুলো না, ওরা হচ্ছে ধারে কাছে করে, যেন দিনে যে দিনে ফেলে। আমাদের কুষ্টিয়া নিয়ে গেছিল। আচ্ছা, কুষ্টিয়াতে নিয়ে মানে দিনে যে ওই রবীন্দ্রনাথের ইয়ে কুটি বাড়ি, কুটি বাড়িতে দেখে লালন শাহের মাজার দেখে রাত্রেবেলা চলে আসছে। তো তুমি এমনিতে কি খাইতে পছন্দ করো রাত্রেতে? কি তোমার মনে হয় যে রাত্রে এই খাবারটা খুব আমার ভালো লাগে? কালাই রুটি। আচ্ছা, কালাই রুটি আর ভর্তা, বেগুন ভর্তা। বেগুন ভর্তা দোকানে কিনে যে খাও না বাসাতে তৈরি করো? বাসাতেও তৈরি করে, কিন্তু দোকানে একটা রাত্রে বেলা খাইতে বেশি ভালো লাগে, দিনের বেলা হয়ে গেলে কেমন গ্যাস গ্যাস করে। আচ্ছা, তো তোমার হচ্ছে পড়াশোনা শেষ করে পরিকল্পনা কি, কি করার ইচ্ছা আছে? 2-3টা টার্গেট রেখেছে, এখন রেজাল্টের উপর ডিপেন্ড করবে। রেজাল্ট ভালো থাকলে ঢাবিতে অ্যাডমিশন দেবো, এর টেন্ডেন্সি আছে এমএস করার জন্য। যদি হয় তাহলে ঢাবিতে চলে যাব, আর না হলে একটু পড়বো, পরে বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করতে হবে। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ে তো রাজশাহী ইউনিভার্সিটি তো অনেক সুন্দর পরিবেশ, পরিস্থিতি, প্রাকৃতিক পরিবেশ। তো ইউনিভার্সিটিতে ক্লাসে যাওয়ার পরে তোমরা কোথায় আড্ডা দাও? ইউনিভার্সিটি তো অনেক, আমাদের ফেমাস কয়েকটা দোকান আছে, আইনাল ভাইয়ের দোকান, সাদ্দাম ভাইয়ের দোকান, লিটন ভাইয়ের দোকান, এনামুল ভাইয়ের দোকান, এদের দোকানে বসে থেকে ম্যাক্সিমাম সময় চা খাওয়া হয়। আচ্ছা, মনোবিজ্ঞান ক্লাসটা হচ্ছে কত, কোন বিল্ডিং এ হয়? আমাদের হয় সেকেন্ড সায়েন্স বিল্ডিং এ, ডক্টর কুদরতে খোদা, সেকেন্ড সায়েন্স বিল্ডিং। আচ্ছা, এমনি গান বাজনা কি পছন্দ করো? গান পারি না, তবে শুনতে ভালো লাগে। কি টাইপের গান শোনো? হিন্দি, যখন যেরকম মুড থাকে, মুডের উপর ডিপেন্ড করে, হিন্দি, বাংলা, ইংলিশ সবই শোনা হয়। সিনেমা, সিনেমা সাইকোলজিক্যাল থ্রিলারগুলো বেশি ভালো লাগে, ছোটবেলায় লাভ স্টোরি ভালো লাগতো, তারপর অ্যাকশন ভালো লাগতো, এখন মানে থ্রিল টাইপের মুভিগুলো বেশি ভালো লাগে। আচ্ছা, তোমার দেশের ভাষা বলা চাপায়, বাট এখানেই তুমি ব্রট আপ, বড় হয়েছে এখানে, জন্ম এখানে রাজশাহীতে। দাদার বাসা কোথায়? দাদার বাসা চাপায় রানীহাটি। রানীহাটি। আর নানার বাসা? নানার বাসা হরিশঙ্করপুর, কোদাহাটি। দাদা নানা ওনারা কি জীবিত আছেন? নানা নানি মারা গেছে, দাদা দাদি বেঁচে আছে। আচ্ছা, চাপায়ের হচ্ছে কিছু প্রসিদ্ধ জিনিস আছে তোমার মুখে শুনতে চাই, সেগুলো থেকে তুমি বলো। আমরা জানি, তারপর তোমার চাপায় প্রসিদ্ধ আম, তারপর সোনা মসজিদ আছে, চামচিকা মসজিদ আছে, তারপর হলো তোমার হচ্ছে কালা রুটিও ফেমাস চা পায়। কি কি জাতের আম ভালো? ফজলি আম, গোপালভোগ, তারপর হিমসাগর, এসব একটু ভালো মানের আম। আচ্ছা, বর্তমানে একটা আম খুব মানে ভালো করতেছে, আমারও খেতে ভালো লাগে, আম্রপালি। আম্রপালি আমটার চাষ হয় কি? হ্যাঁ হয়, কিন্তু এটা হলো আমরুপালিটা বেশি নগারের দিকে হচ্ছে, ছোট গাছে। আর হিমসাগর, আসলে হিমসাগরটাই আমরুপালি বলে, না না, তো হচ্ছে হিমসাগর হচ্ছে তোমার খেরসা পাত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে দুটার মধ্যে এদিককার মানুষ উল্টা পাল্টা করে দেয়। খেরসা পাট্টাকে বলে হচ্ছে হিমসাগর। হিমসাগর আর আম্রপালে যেটা, আম্রপালে আম্রপালে যেটা, এটা লম্বা টাইপের আমটা, গাছও ছোট। আমার বাড়িতে আম্রপালি গাছ আছে। গাছ লাগানোর পর থেকে আজ পর্যন্ত ধরো যে আম মিস জায়গায়, মানে প্রত্যেক কোনো বছর কোনো গাছে আম নাই, কিন্তু আম্রপালে যত্ন নেই না ওরকম ভাবে, আম্রপালে আম মিস নাই। এই জন্য অ্যাটলিস্ট তোমার হচ্ছে ওই আমটা কিনে খাওয়া লাগে। তারপর এত টেস্ট যে আম্রপালি সুন্দর। হ্যাঁ, নওগাঁর দিকে বেশি চাষ হচ্ছে, নওগাঁর দিকে বেশি চাষ হচ্ছে। অনেকে বাসার ছাদেও হচ্ছে, আমাদের বাসার ছাদেও আছে। আমার নিজের, আমার নিজের ছাদে সুন্দর। কিছুদিন আগে যে করোনা হলো, করোনা সম্পর্কে তোমার কি, তখন কি টাইপের সময় কাটছে, কিভাবে কেমন চিন্তায় ছিল? কখনো ভাবিনি যে ছোটবেলায় ফিরে যাওয়া যাবে। যতগুলো শখ ছিল সব পূরণ করেছি, ঘুরে বেড়াতাম, সারাদিন ঘুরে বেড়াতাম। প্রথম প্রথম কয়েকদিন খুব ভয় ছিলাম, 1 মাস 2 মাস মতো। পরে যখন মানে স্বাভাবিক হলো সব কিছু, নিজের কাছে ই হলো, তখন ঘুরতে ঘুরে বেড়াতে ভালো লাগতো, মানে তখন বাসার থেকে বের হতাম। আচ্ছা, ওই সময়টাতে এরকম না চারিদিকে বন্ধ, লকডাউন, একজন আরেকজনের সাথে কমিউনিকেট করার জন্য মোবাইল ছাড়া কোনো ইয়ে ছিল না। তারপরে বেশিরভাগ সময় ফেসবুক করা হতো। ভয় কাজ করতো না যে করোনা, মাস্ক পরে বেড়াতাম আমরা? হ্যাঁ হ্যাঁ, এরকম ছিল যে মাস্ক পরতেই হবে বাইরে বাইরে বের হলে পুলিশের মারের ভয় বেশি ছিল, করোনার চেয়ে পুলিশের মারের ভয় বেশি। আচ্ছা, তোমার আশেপাশে কি করোনা আক্রান্ত হয়েছিল? হ্যাঁ, কয়েকজন হয়েছিল। তাদের কি অবস্থা, তখন কেমন দিন গেছে? ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে সবাই। আমার রিলেটিভ কেউ করোনায় মারা যায়নি। আচ্ছা, দেন টিকা নিয়েছো? হ্যাঁ, তিনটাই নিয়েছি। কোথায়? এখানে হলো প্রথমটা দিল এই এই ইডারের নাম কি, টিভি টিভি হাসপাতালে দিয়েছে দুইটা, আর বুস্টার দিয়েছে পুলিশ লাইন থেকে, পুলিশ লাইন মেডিকেল। তখন কোনো হচ্ছে হ্যারাসমেন্ট বা ইয়েতে পড়তে হয়েছে তোমাকে? না, অনেক বড় সিরিয়াল ছিল, ওখানে একটু সুবিধা ছিল, আমার বন্ধুর মা ছিল, ওকে নিয়ে গেছিলাম, লাইন লাগিয়ে এমনি এমনি ঢুকে গেছিলাম। আচ্ছা, বর্তমানে তো বিশ্বকাপ খেলা চলছে। হ্যাঁ, বিশ্বকাপ সম্পর্কে কোন টিমকে সাপোর্ট করো? ব্রাজিল। কেন ব্রাজিলকে সাপোর্ট করো, বা কিভাবে সাপোর্ট করা শুরু করলো, কখন থেকে? আমরা যখন একবারে ছোট তখন ব্রাজিল কাপ নিয়েছিল, তার ওটার থেকেই ওই টাইম থেকে একটা ভালোবাসা ভালো লাগার কাজ করে। আর তারপরে আস্তে আস্তে দেখলাম যে ব্রাজিল আসলে যেরকম ফুটবলারের জন্ম হয় অন্য কোনো দেশে হয় না। আচ্ছা, ফুটবলার ব্রাজিলের খেলা দেখো রেগুলার এখন? হ্যাঁ দেখি। গতকাল যে ব্রাজিল হেরে গেল, গতকালের খেলা তো দেখিনি, আমি তো জানতাম হেরে যাবে। একটা প্রেডিকশন কি জানো, গতকালকে ইউটিউবে আমি দেখছিলাম একটা বিড়াল মনে হয় ভবিষ্যৎবাণী করছিল যে ক্যামেরু জিতবে। ঠিক আছে, তো আমি আবার ইন্টারেস্টিংলি, আমি কিন্তু হচ্ছে সব খেলা দেখি না, মনে হলো ব্রাজিল হারবে ক্যামেরুনের সাথে। ক্যামেরুন ব্রাজিলের তো আসলে